بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দমাম থেকে সোহেল খলিফা ভাই জানতে চেয়েছেন, আমাদের দেশে অনেকে বলে আমরা ওহাবি, অনেকে বলে আমরা সুন্নি। তা ওহাবি কাকে বলে, সুন্নি কাকে কাকে বলে? আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সম্মানিত ভাই, প্রথম কথা হলো ওহাবি, ওহাব হলো আল্লাহর নাম। তো যারা আল্লাহওয়ালা তাদেরকে ওহাবি বলা হয়, এটা হলো মূল কথা। কিন্তু আমাদের দেশে এই ওহাবি এক ধরনের গালি হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। আসলে মোহাম্মদ বিন আব্দুল ওহাব, যিনি রিয়াদের নজদের দিরঈয়া নামক এলাকায় জন্মগ্রহণ করেন, তার বাবা বড় আলেম ছিলেন এবং প্রায় 12 শতাব্দী সময়কালে তাঁর আবির্ভাব হয় এবং তিনি দীন ইসলামের শিক্ষা করেন। মোহাম্মদ বিন, তার আসল নাম হলো মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ। তিনি সমাজের মধ্য থেকে কুসংস্কার, শিরক, বিদআত এইগুলি মূলট পালটন করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং কিতাবু তাওহীদ, তারপর এরকম বিভিন্ন কিতাব তিনি রচনা করেছেন, যেগুলিতে তার মূল বিষয়টি ছিল যে সমাজের মধ্যে শিরিকের উৎখাত, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এইগুলোর মূলট পাঠন করা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সফল হয়েছেন এবং তিনি সমাজের মধ্যে শিরিক বিদআত কী জিনিস মানুষের মধ্যে এটা তুলে ধরিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন। এবং তারে সিলসিলায় অসংখ্য অগণিত আলেম ওলামা বর্তমানে এখন এই এলেমের পৃষ্ঠপোষকতায় চলছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং এর উত্তম বদলা যেন তাকে আল্লাহ দান করেন, আমিন। তার দিকে নিসবত করে যে সমস্ত লোক পীর পূজা, কবর পূজা, মাজার পূজা করেন, তারা তাকে আর দেখতে পারেন না। এই জন্য ব্রিটিশ আমল থেকেই এক শ্রেণীর লোক তার বিরুদ্ধাচারণ করতেছে, আসলে ব্রিটিশদের এটা কারসাজি, তারাই এরকম লোকদেরকে উস্কে দিয়ে এই এটা একটা গালি হিসাবে আমাদের দেশে প্রচলন করে ফেলছে, ওহাবি, এ ওহাবি, ওহাবি। আসলে ওহাব হলো আল্লাহর নাম, এইরকম করে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, নাউজুবিল্লাহ। কিন্তু হয়তো কেউ এটা মনে করেন না, যারা এই কথা বলে থাকেন তারা মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে মিন করে থাকেন। সম্মানিত ভাই, তা মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ, তাঁর এই অনুসারী যারা তাদেরকে অনেকে ওহাবি বলে থাকেন, আবার অনেকে তাদেরকে লা মাঝহাবি বলেন, যে এরা কোনো মাঝহাব মানে না। আর একদল বলেন যে আমরা সুন্নি, দাবি করে সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা সবচেয়ে বিশুদ্ধতম একটি দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবং এই ফেরকার আসলে কোরআন এবং সহি হাদিস যারা অনুসরণ করে চলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যখন সমাজে বিভিন্ন শিয়া, রাফেজি, মুতাজিলা, খারেজি এই সম্প্রদায়গুলো উদ্ভব হলো, তখন সহি আকিদার লোকেরা ভাবলেন যেহেতু তারা বিভিন্ন নাম দিলেন, কাজেই তারাও একটা এই নাম উদ্ভূত করলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং ঐক্যবদ্ধভাবে এটা গ্রহণ করার মন মানসিকতা নিয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হয়। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ, অনেক দল তারা দাবি করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, অথচ তারা বিভিন্ন শিরক বিদআতে ভরপুর। কাজে দাবির সঙ্গে কর্মের কোনোই মিল নেই। কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামা সহি আকিদাপন্থী যারা এখনো আছেন আমাদের দেশে, আছেন আহলুল হাদিস বা সালাফি, এবং শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই দলগুলির বিভিন্ন নামও রয়েছে। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন যে নাম বিভিন্ন হতে পারে কিন্তু আকীদা এবং আমলের ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সহি হাদিস মোতাবেক হলে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবং তাদের বিভিন্ন নাম থাকতে পারে, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আহলুল হাদিস, সালাফিয়িন, হ্যাঁ, তারপর আনসারুস সুন্নাহ, এরকম বিভিন্ন নাম বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে হতে পারে। কাজেই কোরআন এবং সহি হাদিস মোতাবেক যারা চলবে তারাই হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হল আহলুল হাদিসের অন্তর্ভুক্ত, এবং এরা ইনশাআল্লাহ নাজাত পাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হলো, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাদালাহুম আও মান খালাফাহুম, তাদের যারা বিরুদ্ধাচারণ করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। কাজেই আমরা এই কথার উপর দৃঢ় বিশ্বাস হব, কোরআন এবং সহিহ হাদিস যেখানে পাবেন সেখানে মানবেন, এবং এই কথা যারা বলবে তাদের দলের অন্তর্ভুক্ত হবেন। এটাই হলো আমাদের মূল দাবি এবং বাণী। আর যারা দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং কাজ করে বিদআতি বিরলবি দেওবন্দি, তাদের থেকে পরহেজ করবেন, দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।